السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نسوة في المدينة امرأة العزيز تراودها فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قرآن الكريم سورة يوسف تفسير آلوچنا হচ্ছিল আজকের আলোচনা এই সূরার 30 নম্বর আয়াত থেকে গত আলোচনায় আলোচিত হয়েছিল জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য প্ররোচিত করার চেষ্টা করেছিল ইউসুফ আলাইহিসসালাম নিজেকে এর থেকে মুক্ত রেখেছেন এবং শেষ পর্যন্ত জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিসসালামের মাথায় দোষ চাপাবার চেষ্টা করল যে কারণে আজিজে মেসের যখন দেখল ইউসুফ আলাইহিসসালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া তখন তিনি নিশ্চিত হলেন যে এটা জুলাইখার কারসাজি এটা তারই চক্রান্ত তখন তিনি মন্তব্য করলেন কালা ইন্নাহু মিন কাইদিকুন্না এটা তোমাদের চক্রান্ত ইন্না কাইদাকুন্না আযীম নিশ্চয় তোমাদের চক্রান্ত বড় মারাত্মক তাফসিরে লেখে যে মহিলাদের মধ্যে যারা ছলনা করে যারা এরকম ভাবে চক্রান্ত করে তাদের চক্রান্ত শয়তানের চেয়েও মারাত্মক আমি গত জুমে আলোচনা করেছিলাম যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা যাঈফা শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত সম্পর্কে বলছেন যাঈফান দুর্বল এটা মাকড়সার জালার মতো শয়তানের চক্রান্ত টিকে না কিন্তু মহিলাদের চক্রান্ত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বললেন ইন্না কাইদাকুন্না আযীম তোমাদের চক্রান্ত মারাত্মক ভয়াবহ এজন্যই ইসলামে নারীদেরকে সর্বোচ্চ ক্ষমতায় বসানোর বিরোধিতা করে কোরআনুল করিমের বিভিন্ন আয়াত, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে নারীদের পরিচালনা করবে, তাদের দায়িত্ব পালন করবে, তাদের দেখাশোনা করবে। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলেছেন, যখন তৎকালীন এক সুপার পাওয়ার ছিল পারস্য সম্রাট, এই কিসরাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছিলেন। কিসরা যখন দেখল আল্লাহর নবীর চিঠিতে লেখা ছিল মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা আযীমে কিসরা, আল্লাহর নবীর নামটা আগে দেখা মাত্র সে গরম হয়ে উঠল, আল্লাহর নবীর চিঠিকে সে ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে পারলেন, তিনি কিসরার বিরুদ্ধে সৈন্য পাঠাবার পরিকল্পনা করলেন। ইতিমধ্যে খবর আসল কিসরাকে তার ছেলে হত্যা করেছে এবং তার বিনিময়ে তার ছেলেকেও হত্যা করা হয়েছে, এবং এর পরবর্তীতে তার মেয়েকে তার স্থলে ক্ষমতায় বসানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কিসরার বিরুদ্ধে এখন আর আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই, পারস্য সম্রাটের বা তাদের শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার নেই, কারণ কি লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাই ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল কাম হতে পারে না, ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, যারা তাদের দায় দায়িত্ব কোন মহিলার হাতে অর্পণ করে দিয়েছে। বোঝা গেল যেই জাতি মহিলাদের হাতে নিজেদের সমস্ত ক্ষমতা ছেড়ে দেয় সেই জাতি কখনো সফল হতে পারে না বলে আল্লাহর রাসূল উল্লেখ করেছেন, লাই ইউফলিহা কখনো সফল হবে না। এটার থেকে আমাদেরও চিন্তা করতে হবে, আমাদের তো এখন নেত্রীদের অবস্থা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, বিরোধী নেত্রী, এই সবগুলো মেয়ে লোকের জালে আবদ্ধ। কোরআনুল কারিমে এজন্য বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় মারাত্মক হয়। এই কথা বলে আজিজে মেসের ইউসুফকে বললেন তুমি শান্ত থাকো, এ নিয়ে বাড়াবাড়ি করো না, কাউকে বলো না। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকে, ইউসুফ তুমি এই ঘটনা অন্য কাউকে বলা বলি করো না, তুমি একটু শান্ত থাকো। অপরদিকে জুলাইখাকে বললেন, নিজের স্ত্রীকে বললেন অস্তাগফিরি লিযামবিকে, তুমি নিজের অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। ইউসুফের কাছে ক্ষমা চাও, অথবা আজিজ মিসর নিজের কাছে ক্ষমা চাওয়ার জন্য বললেন, অথবা তারা যে সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য বললেন। কিন্তু অন্যায় যদি কোনো ব্যক্তি করে তা গোপন থাকে না। হাদিসে আছে যদি কোনো ব্যক্তি চার দেয়ালের ভিতরে বসেও কোনো অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সে অন্যায়কে প্রকাশ করে দেন, একবার দুইবার গোপন করেন। এক লোক এসে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আমি অন্যায় করে ধরা পড়ল, আল্লাহর রাসূলকে সে বলল আমি এই প্রথমবারই অন্যায় করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিথ্যা বলেছো, তুমি কমপক্ষে এই অন্যায়টা তিনবার করেছো। কিভাবে? পরে জানা গেল সে স্বীকারও করলো যে ঠিকই আমি আরো কয়েকবার করেছি। কিন্তু আল্লাহর রাসূল কি করে জানলেন? বিষয়টা হলো কোরআনে আছে আল্লাহর নাম সত্তারুল অয়ুব, আয়েব সমূহ গোপনকারী আল্লাহর নাম। তো আয়েব সমূহ বলতে বহু বচন, আল্লাহ যদি কারো দোষ প্রথমবারই গোপন করে দেন তাহলে আল্লাহ তো সত্তারুল অয়ুবের এই অধিকারী নাম ব্যবহার করতে পারেন না, এই জন্য প্রথমবার গোপন করেন, দ্বিতীয়বার গোপন করেন, বা আরো কয়েকবার গোপন করেন। এরপরে যখন সে তওবা না করে গোপন করতে হচ্ছে অন্যায় করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার অন্যায়কে প্রকাশ করে দেন। এই জন্য বলা আছে কেউ যদি ন্যাক আমল করে যত গোপনই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেন অমুকের পুত্র অমুকে ন্যাক আমল করে তাকে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসো। ফেরেশতারা তার পরবর্তী ফেরেশতাদেরকে এইভাবে প্রথম আকাশের ফেরেশতা পর্যন্ত চলে আসে। প্রথম আকাশের ফেরেশতারা প্রত্যেকটা মানুষের সঙ্গে যে ফেরেশতা আছে, বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা শয়তান থাকে, একটা ফেরেশতা থাকে। প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা থাকে শয়তান, একটা থাকে ফেরেশতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে? বলেন, হ্যাঁ, আমার সঙ্গেও একটা শয়তান আছে, কিন্তু ওয়ালাকিন্নাহু আসলামা, আমার সঙ্গের যে শয়তানটা ওটা ইসলাম গ্রহণ করেছে, অথবা আসলামা শব্দের অর্থ যে আমার আনুগত্য করেছে। দুই রকম অর্থ হতে পারে, সে আর আমাকে খারাপ কোনো পরামর্শ দেয় না, ভালো পরামর্শই দেয়। তাহলে এতে বোঝা গেল শয়তান সবার সঙ্গে একটা আছে, অপরদিকে ফেরেশতাও একটা আছে। এই আকাশের ফেরেশতারা প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকা ফেরেশতাকে জানিয়ে দেয়, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, সে সকলের কাছে প্রিয় হয়। অপরদিকে যদি কোন ব্যক্তি যত গোপনই অন্যায় করুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি ফেরেশতাদের মাঝে প্রকাশ করে দেন, অমুকের ব্যক্তি ছেলে অমুক, এই লোকটা অন্যায় করে, তাকে আমি ঘৃণা করি। ফেরেশতারা এইভাবে আসমানে ঘোষণা করে দেন, এরপরে আবার এই আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাকে ঘোষণা করে দেয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকা ফেরেশতাকে জানিয়ে দেয়। ফেরেশতারা তখন মানুষকে জানিয়ে দেয় যে ওই লোকটা আল্লাহর কাছে ঘৃণিত, তোমরা ঘৃণা করো, সকলেই তাকে ঘৃণাই করতে থাকে। এজন্য এই খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। কোরআনে বলছেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজে তুরাবিদু ফাতাহা আন নাফসিহি। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতে, মাদিনা শব্দের অর্থ হচ্ছে শহর, এজন্য মদিনাকেও মদিনাতুর রাসূল বলা হয়, রাসূলের শহর, রাসূলের মদিনা। এইখানে মদিনা মানে ওই মদিনা না, এটা হচ্ছে মিশরের শহর। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতে, শহরের মেয়ে লোকদের মধ্যে এই খবর যখন ছড়িয়ে পড়ল, মেয়ে লোকেরা বলা বলি করতে লাগলো, কানাঘুষা করতে লাগলো, ইমরাতুল আজিজে তুরাফিদু ফাতাহা আন নাফসিহি, আজিজে মিশরের স্ত্রী, সে একটা নিজের ক্রীতদাস গোলাম, তার ক্রীতদাস যুবকের সাথে তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং তাকে প্ররোচিত করার জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে। কদ শাগাফাহা হুব্বা, সে ওই যুবকের মহাব্বাতে পাগল হয়ে গেছে, এই খবর ছড়িয়ে পড়ল, এটা একটা আইব, এটা দোষ। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা লক্ষ্য করছি, আমরা তাকে দেখতে পাচ্ছি, সে স্পষ্ট গুমরাহী এবং ভুলের মধ্যে আছে, সে একটা ভুলের মধ্যে পড়ে আছে, সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকান ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা। জুলাইখা যখন এই খবর জানলো যে তাকে নিয়ে শহরের সব সম্ভ্রান্ত পরিবারগুলোতে, অভিজাত পরিবারগুলোতে আলোচনা হচ্ছে এবং সকলেই তার সমালোচনা করছে, তিনি এবারে একটা বুদ্ধি আটকালেন এদেরকে বুঝাবার জন্য। সকলকে একটা ভোজ সভার দাওয়াত দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হল, এরপরে খাবার পরে ফল দেওয়া হল, লেবু বা কমলা আপেল জাতীয় ফল, এটা কেটে খাওয়ার জন্য তাদের প্রত্যেকের হাতে ধারালো ছুরিও দেওয়া হল। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, তাদের সকলকে খাবারের জন্য ভোজ সভায় দাওয়াত দেওয়া হল, ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকান, এবং সকলের জন্য হেলান দেওয়া যায় এমন বিছানার ব্যবস্থা করলো। এখন আরব দেশে গিয়ে দেখবেন, মিশরে যে পুরাতন সভ্যতা দেখা যায়, তাদের মসজিদগুলোতে হেলান দিয়ে বসার ব্যবস্থা ছিল, আরব দেশে এখনো আছে, এরকম হেলান দিয়ে বসার ব্যবস্থা করা হলো। এরপরে তাদের হাতে ছুরি দিল, ফল কাটা শুরু করা হলো। ইউসুফ আলাইহিসসালামকে বলল, তুমি এ সময় বের হয়ে চলে আসো, তিনি আবার জানতেন না যে এই চক্রান্ত করা হচ্ছে। অকালা তিখরুজ আলাইহিন্না, তুমি ওদের সামনে বেরিয়ে আসো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বের হয়ে আসলেন, একদিকে তারা ছুরি দিয়ে ফল কাটছিল, আর একদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওদের সামনে চলে আসলেন। ফালাম্মা রাআইনাহু, যখন মিশরের সেই যুবতী নারীরা, বিভিন্ন অভিজাত ফ্যামিলির মেয়েগুলো যখন ইউসুফ আলাইহিসসালামকে দেখল, আকবারনাহু, তারা তাকে অনেক বড় মনে করল, যে এ তো কোনো সাধারণ গোলাম না। অকত্তানা আইদিয়াহুন্না, এবং তারা তাদের হাতগুলো কেটে ফেলল। মানুষ যদি কোনো একটা বেখেয়াল থাকে, অন্য কোন গভীর মনোযোগী থাকে, তখন তার হাত কেটে গেল, টের পায় না। অকত্তানা আইদিয়াহুন্না, সকলে লেবু কাটতে গিয়া বা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলল, টেরও পায় নাই। অকুলনা হাশালিল্লাহি, এবং তারা বলল যে সব আল্লাহর জন্যই সবকিছু, মা হাদা বাশারা, এ তো কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারিম, এটা একজন ফেরেশতা, আবার তাও সম্মানিত ফেরেশতা, সাধারণ ফেরেশতা নয়, একটা মহান ফেরেশতা। এটা যখন তারা করলো, হাত কেটে ফেলল, এরপর এই মন্তব্য করলো, এবারে জুলাইখা আসল কথা তুলে ধরলো, কালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি, জুলাইখা বলল এই হচ্ছে সেই যুবক, এই হচ্ছে সেই গোলাম, যার ব্যাপারে তোমরা আমাকে নিন্দাবাদ করেছিলে, আমার যে সমালোচনা করেছিলে তোমরা, এই গোলামের কারণে তোমরা এক নজর দেখে তোমাদের এত ভালোবাসা, এত মহব্বত হয়ে গেল, হাত কেটে ফেলেছ, আর আমি এর সঙ্গে সবসময় থাকি, দিন রাত সকাল বিকাল তার সঙ্গে উঠা বসা, কাজে আমি যদি তার প্রতি আকৃষ্ট হই, তাহলে এটা আমার দোষ কি? এরপরে জুলাইখা নিজে স্বীকার করলেন, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসামা, আমি নিজেই ইউসুফকে নিজের দিকে পরিচিত করার চেষ্টা করেছি, নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি, ফাস্তাসামা, ইউসুফ নিজেকে পবিত্র রেখেছেন, নিজেকে নির্দোষ রেখেছেন, ইউসুফ ফাস্তাসামা, নিজেকে পবিত্র রেখেছেন। এরপরে বললেন, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। এবারে জুলাইখা ওদের সামনে খোলাখুলি বলল, লা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আমি তাকে যা হুকুম করব, আমি তাকে যা আদেশ করব, এতে যদি সে সাড়া না দেয়, লা ইউসজানান্না, তাহলে তাকে অবশ্যই জেলে ঢুকানো হবে, ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং তিনি অবশ্যই অপমানিত হবেন। বোঝা গেল বর্তমান সমাজে অভিজাত পরিবারগুলোতে যেমন হায়া লজ্জার কোনো বিচার নেই, এটা নতুন কিছু নয়, আগের যুগের সেই অসভ্য লোকদের মধ্যে এটা আগের থেকেও ছিল। ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যেরকম খোলাখুলি তারা, তাদের কোনো লাজ লজ্জার কোনো বিষয় নেই, এসবগুলো তাদের কাছে একেবারে খোলা, ঠিক এরকম ভাবে ওই সমাজেও এরকম ছিল। সেজন্যই জুলাইখা এই মেয়েদের সামনে, শহরের মেয়েদের সামনে, মহিলাদের সামনে বলল, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আমি তাকে যা আদেশ করব, এটা যদি সে না করে, তাহলে তাকে অবশ্যই জেল খাটতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিষয়টা বুঝতে পারলেন, কত গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে এখন সবাই মিলে অনুরোধ জানাচ্ছে। কালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এবারে শুধু জুলাইখা না, জুলাইখার সঙ্গে অন্য মেয়েরাও যুক্ত হলো, যে জুলাইখা তোমার মালিক, তোমার সবকিছু, কাজী সে যা বলতে তুমি রাজি হয়ে যাও। কালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেল খাটা আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা যেই দিকে আমাকে আহ্বান করছে, এই কাজে সাড়া দেওয়ার চেয়ে আমার কাছে জেল খাটা অনেক প্রিয়। ওয়াইল্লা তাসরিফ আননি কাইদাহুন্না, ও রব্বুল আলামিন, তুমি যদি আমার থেকে ওদের চক্রান্তকে ফিরিয়ে না দাও, আমাকে রক্ষা না করো, আসবু ইলাইহিন্না, তাহলে আমি হয়তো এদের প্রতি আকৃষ্ট হয়ে যাব, ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, ইউসুফের থেকে ওই নারীদের চক্রান্ত আল্লাহ তাআলা প্রতিহত করলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাউল আয়াতে লায়াসজুনুন্নাহু হাত্তা হিন, এরপরে যখন শুধুমাত্র এখন জুলাইখানা এইখানে যারা উপস্থিত হয়েছিল সব নারীগুলো জুলাইখার প্রতি আকৃষ্ট হল, ওদের ঘর সংসারগুলো ভেঙে যাওয়া শুরু করলো, সকলেই কেবল স্বামীকে বাদ দিয়ে হিসেবে স্বপ্ন দেখে। এবারে তারা মনে করলো যে এই বিপদ থেকে বাঁচার জন্য এবং নিজেদের মান মর্যাদা রক্ষা করার জন্য ইউসুফকে জেলে ঢুকে দেওয়া হোক। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাউল আয়াতে, তারা আল্লাহর নিদর্শন দেখা সত্ত্বেও ইউসুফ নির্দোষ তা প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য, হাত্তা হিন, একটা নির্দিষ্ট সময়ের জন্য ইউসুফকে জেলে ঢুকানো হলো। এ পর্যন্ত আমরা আলোচনা আজকে রাখব। আজকের আলোচনার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক নাম্বার বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে একদিকে জুলাইকা আকৃষ্ট করার চেষ্টা করল, এরপরে শহরের আরো নামি দামি এবং বড় বড় এলিট ফ্যামিলির মেয়েগুলো তাকে আকৃষ্ট করার চেষ্টা করল। এবারে যেখানে যায় সেখানে সুন্দরী নারীদের আহ্বান, ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হেফাজত করেন, গুনাহ করার খেয়াল তাদের মধ্যে আসে না এমন না, কারণ যদি গুনাহ করার যোগ্যতাই না থাকে তাহলে বাঁচা খুব সহজ। একটা লোক ঘুষ তাকে কেউ দেয় না, ঘুষ খাওয়ার চাকরিও তার না, সে মেথরের চাকরি করে, তাকে ঘুষ দেবে কে? এ যদি বলে আমি ঘুষ খাই না, এটা তার জন্য কোনো বুজুর্গি না। যার ঘুষ খাওয়ার সুযোগ আছে সে যদি বলে আমি ঘুষ খাই না, এটা তার জন্য বুজুর্গি। ঠিক তেমনি ভাবে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, মানুষের মধ্যে যেই সমস্ত মানবিক দুর্বলতা থাকে তাদের মধ্যেও ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মহান চরিত্র দান করেন যে ক্ষেত্রে তারা এই সমস্ত অন্যায়গুলো থেকে সম্পূর্ণ বিরত থাকে। নবীরা জাতির কর্ণধার হবেন, মানুষের রাহবার হবেন, এই তাফসীর থেকে বোঝা যায়, আর থেকে বোঝা যায় যারা দুনিয়ায় কিছু করতে চাবে তাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী আল্লাহ তাআলা সেজন্য আলোচনা করেছেন যুবকদের জন্য, একদিকে নিজে সুন্দর যুবক, দুনিয়ার হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা সুন্দরকে দুইটা ভাগ করেছেন, একটা ভাগ দিয়েছেন সমস্ত উম্মতদেরকে, সমস্ত মানুষদেরকে, আর একটা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে। কোন কোন রেওয়ায়েতে তিন ভাগের কথা বলা আছে। যাই হোক, এত সুন্দর, এত সুন্দর আল্লাহ তাআলা চেহারা দান করলেন, রূপ দান করলেন, শরীর দান করলেন, যার কারণে সমস্ত মেয়েরা তার দিকে আকৃষ্ট ছিল, এরপরেও তিনি তাদের আহ্বানে সাড়া না দিয়ে তিনি আল্লাহকে ভয় করেছেন। কাজেই যুবকদের মনে রাখতে হবে, চতুর্দিকে যদি গুনার সুযোগ থাকে এরপরেও এক আল্লাহকে ভয় করে এই গুনার থেকে বাঁচাই হচ্ছে ঈমানের দাবি। নবীদের চরিত্র, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকমই, আজকে সেজন্য মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমাদের দেশে কথা হচ্ছে। এই কয়েকদিন আগে মানিকগঞ্জের ঘিওরে এক স্কুলের টিচার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছে। এই দেশে এত আশেকের রাসূল, এত পীরের মুরিদ, এত খানকাওয়ালা, আল্লাহর নবীর এত উম্মত দাবিদার, আর সেই দেশে বসে একটা হিন্দু টিচার স্কুলের ছাত্রদের সামনে কোরআনকে বলেছে মানুষের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া তৈরি কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসৎ মানুষ ছিল, অমুসলমান জাতি, যারা আল্লাহর নবীদের উপরে, যারা আল্লাহর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলে, সেই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া। ইতিহাস পড়ুন, কেবল আশেকের রাসূল। আমার দেশে যখনই কোন নাস্তিক মুরতাদ মাথা গজায় তখনই এদেশের আলেমরা

ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবীর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? এটা দুনিয়ার কোন চেয়ারম্যান সার্টিফিকেট না, চেয়ারম্যান সার্টিফিকেট লেখে লোকটা সৎ চরিত্রের অধিকারী, নিজের চরিত্রের খবর আছে, রাস্তার মতো গম ইট বালু সিমেন্ট সব তার পেটের ভিতরে, আর সেই লোকটা সার্টিফিকেট দেয় লোকটার সৎ চরিত্রের অধিকারী। আমাদের নবীর চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মক্কার কুফফাররা পর্যন্ত করেছে। আল্লাহ নবীর প্রশংসা বড় বড় ইহুদি খ্রিস্টান পর্যন্ত করেছে। আমি কথা বলবো না যে ইহুদি খ্রিস্টানরা নবীর প্রশংসা করেছে সেজন্য নবী ভালো, নবীর প্রশংসা কোন ইহুদির করার প্রয়োজন নেই, কোন কাফেরের করার প্রয়োজন নেই, নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। আর সেই নবীর সমালোচনা করতে এই বাংলাদেশের কিছু শিক্ষক নামধারী অশিক্ষিত লোকেরা এই কাজগুলো করছে। আল্লাহ তাআলা সেজন্য আমি আজকে আলোচনা করতেছিলাম ইউসুফ আলাইহিস সালাতুস্সালামের মহান চরিত্র। নবীদের সকলের চরিত্রই ছিল পবিত্র। এখানে বলা হয়েছে জুলাইকা স্বীকার করেছে, আজকের আয়াতে আছে এটা, ইন্নী রাওয়াতুহু আন নাফসি ওয়া লাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি নিজেই জুলাইকা বলতে আমি নিজেই ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম। ফাস্তাসামা, সে নিজেকে পবিত্র রেখেছে, ফাস্তাসামা নিজেকে হেফাজত করেছে, বাঁচিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এইভাবে বাঁচিয়ে রাখেন। ও আমার যুবকেরা, ইউসুফ আলাইহিসসালামের থেকে শিক্ষা করো, একটা নারী মুখ দিয়ে ময়লা পড়ে, চোখ দিয়ে ময়লা পড়ে, তুমি যদি নিজেকে হেফাজত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাতের হুর দান করবেন। কি দান করবেন? আজকে আলোচনা সেটা আছে। ইউসুফ আলাইহিসসালামের চতুর্দিকে রাস্তা খোলা ছিল অন্যায় করার জন্য। নিজেও সুন্দর যুবক, জুলাইখাও সুন্দরী, মাল আছে, অর্থ সম্পদ আছে, ক্ষমতা আছে, আবার নিজে একটা গ্রাম থেকে এসেছেন, ভাইয়েরা হত্যা করার চক্রান্ত করেছিল, অসহায় অবস্থায় আসলেন, আর সেই যুবক এত সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে ইবাদত করেছেন। আমার যুবক ভাইয়েরা, আমি গত জুমায় বলেছিলাম স্কুল, মহিলাদের স্কুল যখন ছুটির টাইম হয় মেয়েদের পিছনে ঘুর ঘুর করতে থাকে, এতিমের মতো দাঁড়িয়ে থাকে। ও আমার ভাইয়েরা, আজকে তোমাদেরকে শিখতে হবে ইউসুফ আলাইহিসসালামের কাহিনী থেকে। ইউসুফের জন্য মিশরের সমস্ত উচ্চ ফ্যামিলির মেয়েগুলো তার জন্য পাগল হয়েছিল। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, কোরআন বলছে ওয়াইল্লা তাসরিফা আননি কাইদাহুন্না, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি যদি ওদের চক্রান্ত, বোঝা গেল সব মেয়ে লোকেরাই তার জন্য এই জাল পেতেছিল, কিভাবে কোন মুহূর্তে তাকে আকৃষ্ট করা যায়। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ওয়াইল্লা তাসরিফা আননি, তুমি যদি আমার থেকে ওদের চক্রান্তকে ফিরিয়ে না দাও, আসবু ইলাইহিন্না, আমি হয়তো এদের দিকে আকৃষ্ট হয়ে যাব, ঝুঁকে যাব। বোঝা গেল নিজের উপরে কোন রকম অহংকার করা যাবে না। ইউসুফ আলাইহিসসালাম বলতে পারতেন যে আমি তো মাশাআল্লাহ কত গুণী মানুষ, এত সুন্দরী যুবতী নারীদের আহ্বানকে আমি প্রত্যাখ্যান করেছি। না, নিজে অহংকার করেন নাই, বরং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়াইল্লা তাসরিফা আননি, যদি তুমি আমাকে হেফাজত না করো আমার থেকে, ওদের চক্রান্তের জালকে ছিন্ন করে না দাও, আসবু ইলাইহিন্না, হয়তো আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাব, ও আকুম মিনাল জাহিলিন, এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। বোঝা গেল গুনাহের যখন রাস্তা থাকে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। এখানে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ওরা যে জিনিস আহ্বান করছে তার চেয়ে আমার কাছে জেলখানা প্রিয়। এই কথা বলাটা নবীর শানে ঠিক হয় নাই, কারণ আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এজন্য হাদিস এসেছে, ইউসুফ আলাইহিসসালাম যদি এই কথা না বলতেন আমি জেলে যাওয়া ভালো মনে করি, বরং আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়ে আরো সুন্দর ব্যবস্থা করে দিতেন। এই জন্য বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দুই বিপদের মধ্যে সহজটা গ্রহণ করা এটা মুমিনদের শান না, মুমিনরা সর্বাবস্থায় সাহায্য চাইবে কার কাছে? এরপরে ইউসুফ আলাইহিসসালাম সাহায্য আল্লাহর কাছেই চাইলেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। বোঝা গেল বিপদে পড়ে দোয়া করতে হবে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, না মাজারের কাছে। যুগে যুগে নবীরা দোয়া করেছেন কার কাছে? ইউসুফ আলাইহিসসালাম দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হে আমার রব তুমি আমাকে হেফাজত করো। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গিয়ে দোয়া করেছিলেন কার কাছে? রব্বি রব্বা রব্বানা জালামনা আনফুসানা রব্বি আননি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কার কাছে দোয়া করলেন? আইয়ুব আলাইহিসসালাম বিপদে পড়লেন, দোয়া করেছিলেন কার কাছে? রব্বি আননি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও রাব্বুল আলামিন আমি বিপদে পড়েছি, বিপদ আমাকে স্পর্শ করেছে, আমাকে তুমি ক্ষমা করো। প্রার্থনা করলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান দরকার, দোয়া করলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, ওয়া আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো। আবেদন করলেন কার কাছে? আমাদের নবীজি দোয়া করেছেন কার কাছে? বদরের যুদ্ধের ইতিহাস পড়ুন, যখন আবু জাহেল একদিকে আর একদিকে আল্লাহ রাসূল তাবুতে দোয়া করছেন, ও রাব্বুল আলামিন তুমি যদি চাও তোমার জমিনে আর তোমার ইবাদত করা না হোক, তাহলে এই লোকগুলোকে তুমি ধ্বংস করে দাও, আর যদি চাও তোমার জমিনে তোমার তাওহীদের কথা উচ্চারিত হোক, তোমার দিনের দাওয়াত চালু থাকুক, তাহলে তুমি এই লোকগুলোকে মানে আমাদেরকে সাহায্য করো। দোয়া করলেন কার কাছে? দাওয়াতের ক্ষেত্রে দোয়া চাবো কার কাছে? বিপদে পড়ে দোয়া চাবো কার কাছে? জীবনের যত প্রয়োজন সব চাবো কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, না কোনো পীর বাবার কাছে। এখন মানুষদেরকে শিরিকে ঢুকানো হচ্ছে যে না পীরের কাছে দোয়া করতে হবে, পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না। আমি সবসময় বলে থাকি, স্পষ্ট ভাবে বলে থাকি, আর সেজন্য আমার সমালোচনাও হয়, এই পীর মুরিদির প্রথা। আজকে যদি ইসলামের খেলাফত ব্যবস্থা থাকত, তাহলে কোন কাফের মুরতাদের পক্ষে সাহস ছিল না আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার, কারণ খলিফাতুল মুসলিমিন যে ইমাম থাকবে, মুসলমানদের একজন ইমাম থাকবে, সেই ইমামের কাছে মুসলমানরা বায়াত দিবে, ঐক্যবদ্ধ থাকবে। সেই মুসলমানদের ইমাম যে হবে তার ব্যাপারে বুখারীতে আসছে, আল ইমামু জুন্না, ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, সেই ইমামের অধীনে, সেই ইমামকে ঢাল স্বরূপ রেখে তার অধীনে তার নেতৃত্বে আল্লাহর দুশ্মনদের সঙ্গে যুদ্ধ পরিচালনা হবে। সেই খেলাফত বায়াত এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আল্লাহর নবীর মৃত্যুর পরে যতক্ষণ পর্যন্ত খলিফা নিযুক্ত হয় নাই আল্লাহর নবীর লাশ দফন করা হয় নাই। এরপরে যখন আবু বকর খলিফা হলেন, তারপরে খলিফার নেতৃত্বে আল্লাহর নবীর লাশ দফন করা হয়েছিল। আবু বকর যখন খলিফা ছিলেন তখন আর সাহাবাদের মধ্যে কোন খলিফা ছিল? কোন পীর ছিল? আবু বকর একমাত্র একজন খলিফা, মুসলমানদের খলিফা হবে কয়জন? আবু বকর সিদ্দিকের পরে খলিফা নিযুক্ত হলেন ওমর, ওমরের সময় আর দ্বিতীয় কোন খলিফা ছিল? কোন পীর সাহেব ছিল? কোন বায়াত নিয়েছিল? পাগড়ি ধরে বায়াত নিয়েছিল? হাত ধরে বায়াত নিয়েছিল? কেউ বায়াত নেয় নাই। আবু বকর, এরপরে ওমর, ওসমান, এরপরে আলী, একজন মুসলমানদের খলিফা কয়জন খলিফা? এইভাবে কেয়ামত পর্যন্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবচেয়ে বড় একটা সম্পদ ছিল, মুসলমানদের একজন লিডার থাকবে, একজন খলিফা থাকবে, একজন ইমাম থাকবে। সেই ইমাম যদি থাকত আজকে ওই ঘিওরের স্কুলের শিক্ষকের পক্ষে সম্ভব ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার, কিন্তু সেই খেলাফত ব্যবস্থা কাছে পীরদের মধ্যে, পীরের এখন বায়াত নাই। কিসের বায়াত নিচ্ছ তুমি? সাহাবায়ে কেরাম দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়েছিলেন, খুচরা কোন বায়াত নিয়েছেন? কোন বায়াত নাই। আর এখন পীরের পীরে বায়াত, পীরের মুরিদ গদ্দিন আসিন সাহেব জাদা, আবার বড় ছেলে শাহসাব, এরপরে গদ্দিন আসিন পীর সাহেবের ছেলে পীর সাহেব হবে, এইভাবে হাজার পীর। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, এই মেশকাত আমার সামনে আছে, বাবুল ইমামতি ওয়াল কাযা, এইখানে পরিষ্কার হাদিস আছে, ইদা বুয়া আল খলিফা তাইনে ফাকতুল আখিরা মিনহুমা। ও মুসলমানরা শুনে রেখো, আমার উম্মতের মধ্যে একজন খলিফা থাকবে, যখনই দুইজন খলিফা গজাবে, দুই খলিফার বায়াত নেওয়া শুরু করবে, ফাকতুল আখিরা মিনহুমা, দ্বিতীয়টাকে কতল করে ফেলো। কে আদেশ দিয়েছেন? কারণ এই খলিফা যদি একাধিক হয়ে যায় তাহলে মুসলমানদের বিচ্ছিন্ন হয়ে যাবে, শক্তি দুর্বল হয়ে যাবে। আর সেই জাতি এখন শুধু খেলাফতকে ভাগ করে দেয় নাই, এক এক পীরের মুরিদের এক এক টুপি টুপি পর্যন্ত আলাদা করেছে, ঠিক কিনা? আমি বলে থাকি, এক রাখাল তিন মালিকের ছাগল পালত, কয় মালিকের? এখন কোন মালিকের ছাগল, কোনটা ছাগল, সব কালা কেবল ব্যস্ত লাগে। শেষ পর্যন্ত ওই রাখাল একটা কৌশল আঁকলো, এক মালিকের ছাগলের কান কাটলো, এইটা অমুক মালিকের ছাগল, কান কাটা অমুক মালিকের ছাগল, এই মালিকের ছাগলের কান ছিদ্র করলো, ওইটা নাক ছিদ্র করলো, ওইটা পাও কাটলো, ছাগল ঠিক করার জন্য। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে ভঙ্গ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ঐক্যকে বিনষ্ট করে দেওয়া। সেই কাজটা বাস্তবায়ন করেছেন কারা? পীর সাহেবেরা। শুধু বাস্তবায়ন করে ছাড়েন নাই, এরপরে ওই ছাগলের মতো মুসলমানদের ভাগ করেছে, এই টুপি অমুক পীরের মুরিদ, এই টুপি অমুক পীরের মুরিদ, এই পাগড়ি কালার অমুক পীরের মুরিদ, এই জামা অমুক পীরের মুরিদ। জামার মধ্যে দেখবেন এইখানে বুদাম আছে, একটা একটা নাই, আবার একটা দেখবেন পিজদা চার আঙ্গুল খোলা, আর একটা পুরা গোল, আর একটা পুরা ফাড়া। এগুলো সবগুলো মুরিদদেরকে ভাগ করার জন্য, মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য, মুসলিম জাতিকে দলে দলে ভাগ করে মুসলমানদের শক্তিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান চক্রান্ত করেছে। আর সেই ইহুদি খ্রিস্টানের চক্রান্তকে বাস্তবায়ন করেছে এই দেশের পীরদের মাধ্যমে, ঠিক কিনা? মুসলমান জাতি, এই সমস্ত পীর মুরিদের জাল ছিন্ন করে আসো, আল্লাহর নবীর সেই সত্যিকার দিনকে প্রচার করি এবং আল্লাহর নবীর সত্যিকার সৈনিক হই। আসুন আজকে যদি সেইভাবে খেলাফত কায়েম হয়, সেই বায়াত শুরু হয়ে যায়, তাহলে গিওরের পুস্কে টিচার, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যাওয়া লাগবে না। এই সবগুলো কোথায় পালাবে, জায়গাও খুঁজে পাবে না। এক রাখাল একটা কৃষক ধান কেটে, তারপরে আটি বাঁধার মধ্যে রশি নাই, শেষ পর্যন্ত ধান কেটে দেখ একটা সাপ শুয়ে আছে, অন্ধকার রাতের বেলায় জাতি সাপ, এ দিয়ে সে মনে করে এটা রশি, এটা চাইল। মূলত এই সাপটা কেন কিছু বলল না, এই সাপ ওইরকম করে পীরের খপ পরে পড়ছিল, পীরেরা শিখাই দেবে নফসের দেহাত বড় দেহাত, কারো ফুসফাস করবি না, কামড় দিবি না, মুসলমান ঘুমিয়ে থাকবি, এখন যদি খ্রিস্টান তোদের বোমা মারবে, তোদের ঘর বাড়ি উৎখাত করে দিবে, তোদের ঝাঁচড়া করবে, কিচ্ছু বলবি না। পীরে শিখাই দেয় নাই, ওই সাপটার এই পীর সাপ শিখাই দিয়েছে। পীর সাপ শিখাইল, দাঁড়া তুই আমার মরিদ হইতে আসছো, তোরা তো কামরা মানুষকে কামড়াইতে পারবি না, তো যা জঙ্গলে গিয়ে জিকির কর। এখন জিকির করতেছে আর ওই রকম কৃষকরে সাপ লাঠি বাড়িয়ে রশি বাড়াইয়া আটা বাঁধে, তারপরে ধান বাঁচাই বাড়ি নিয়ে আসছে। এরপরে যখন প্রয়োজন তখন ছেড়ে দিল, সাপটা ঘাড় মটকাইতে মটকাইতে পীর সাপের কাছে গেছে, হুজুর আমার মধ্যে তো শক্তি ছিল, ওই কৃষককে একবারে শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনি তো আমাকে এমন জিকির শিখাইলেন, আমার ঘাড় মস্কে শেষ হয়ে গেছে, আমার কোমর ভেঙে গেছে। পীর সাপ করলে তোর তো এমন কোন জিকির শিখাই নেবে, আমার কি জিকির করলি তুই? দেখেন এই ঘটনা। এবারে পীর সাপ বলল, আরে বেটা, তোরে তোর দংশন করতে নিষেধ করেছিলাম, ফুস করতে নিষেধ করি নাই। ওই কৃষক যখন তোকে রশি মনে করে, তোকে দিয়ে যখন ধানের আটি বাঁধতে শুরু করলো, তুই খালি একটা ফোনা ধরে ফোস করতি, দেখতে ওই কৃষক তিন লাভ দিয়ে দিল্লি পার হয়ে আটলান্টিক পার হয়ে হোয়াইট হাউস দিকে প্রার্থনা করত। ঠিক তেমনি হবে আজকে আমাদের সমাজে, আমাদের মধ্যে বিশ্বের ইমানের বিষ, ইমানের শক্তি, সেই শক্তিকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর পীরেরা ফতোয়া দিচ্ছে, এটা হলো ছোট জেহাদ, আর বড় জেহাদ নফসের জেহাদ। ও আমার ভাইয়েরা, আবার শিখায় আমরা জেহাদ করার শক্তি কোথায়। আমি সবসময় বলে থাকি, আমেরিকার শক্তি, ব্রিটেনের শক্তি, ভারতের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বেশি না কম? আল্লাহর নবী যুদ্ধ করেছেন তৎকালীন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে। ও আমার ভাইয়েরা, সামনে আসবে দাজ্জাল, যখন আসবে দাজ্জালের ক্ষমতা বর্তমান আমেরিকার চেয়ে বেশি হবে না কম হবে? দাজ্জালের ক্ষমতা ব্রিটেনের ক্ষমতার চেয়ে বেশি হবে না কম হবে? দাজ্জালের ক্ষমতা ইসরায়েলের ক্ষমতার চেয়ে বেশি হবে না কম হবে? দাজ্জালের ক্ষমতা ভারতের চেয়ে বেশি হবে না কম হবে? আজকে যারা এই ক্ষমতা থেকে ভয় পায়, দাজ্জাল আসলে তখন দাজ্জালের ভয়তে তারা দাজ্জালের মুরিদ হবে না দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে? কোনটা করবে? দাজ্জালের বিরুদ্ধে জেহাদ করার বিরুদ্ধে ফতোয়া দেবে, কবে কোন শক্তি নাই, ভয় পেয়ে যাও, ওর মুরিদ হও। অমুসলমান জাতি, আজকেও যারা সাহসের সঙ্গে মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, ইরাকের মুসলমান উদ্ধার করার জন্য, মুক্তির জন্য, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, আফগানিস্তানকে মুক্ত করার জন্য, কাশ্মীরকে মুক্ত করার জন্য যারা লড়াই করছে, ইনশাআল্লাহ দাজ্জাল আসলে তারা লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা আজকে মুজাহিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তারা দাজ্জাল আসলেও ফতোয়া দিবে মুজাহিদের বিরুদ্ধে, এবং তারা দাজ্জালের মুরিদ হবে, ঠিক কিনা? সেই দাজ্জালের মুরিদ হওয়ার জন্য যারা প্ল্যাটফর্ম তৈরি করছে তারা কারা? তারাই এই সমাজের পীরগুলো। কারা এই পীরগুলো? পরিষ্কার বলতে পারি, মুসলমানদের জেহাদকে ধ্বংস করার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের বিরুদ্ধে গভীর এক চক্রান্ত নির্লক্ষ্য বাস্তবায়ন করছে এইগুলো। সেই জন্য আসুন আবার রসুলের সত্যিকার সৈনিক হন এই বাংলার জমিনে। আর যেন কোন ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে কথা বলতে না পারে, আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করতে না পারে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলতে না পারে, তাদের দাঁত ভাঙ্গে যাওয়ার জন্য অমুসলমান যুবকেরা তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।